বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হতাদা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মূসা আলাইহিস সালামের ঘটনার বর্ণনা চলছে তার মাঝেই যে আমি মার্জনাকারী, ওয়া ইন্নী লাগাফফার। আল্লাহ পাক ঘোষণা করছেন যে নিঃসন্দেহে আমি লাগাফফার, অতি ক্ষমাশীল। কিন্তু কার জন্য? লেমান তাবা, যেই ব্যক্তি তওবা করবে, যেই ব্যক্তি ফিরে আসবে আল্লাহর দিকে। আর আল্লাহ থেকে যে বিমুখ হবে তার জন্য নয়। ওয়া আমানা, তওবা শুধু মৌখিক বিষয় নয়, তওবা কোনো মন্ত্রের নাম নয়। এই জন্য তওবার সাথে আল্লাহ পাক ওয়া আমানা এবং ইমান নিয়ে আসবে, ওয়া আমেলা সালেহান এবং ইমানের প্রমাণ পেশ করবে সৎ কর্ম দ্বারা। সুম্মা হতাদা, অতপর এই সঠিক পথের ওপর অটল থাকবে, তাকে আমি মাফ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন মার্জনার ওয়াদা করেছেন, সেই বান্দাকে, সেই মানুষকে আল্লাহ মাফ করবেন যেই ব্যক্তি আল্লাহমুখী, আল্লাহর দিকে ফিরে আসে। ভুল করে, ভুল যদি হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসে। আর ইমান সুন্দর করে, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাসকে সুন্দর করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়। আর এই ইমানের প্রমাণ পেশ করার জন্য আল্লাহ পাক যেসব সৎকর্ম করতে বলেছেন তা আদায় করে এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকে এবং এর ওপর অটলতা অবলম্বন করে, তাকে আল্লাহ পাক মাফ করবেন। চাকর তিন রকমের। এক রকমের চাকর যে অনগত, কথাও শোনে আর কাজ করতে গিয়ে কোনো রকমের গাফিলতি নেই। দ্বিতীয় শ্রেণীর চাকর হচ্ছে অবাধ্য নয়, অনগত, কিন্তু কাজে কিছু গাফিলতি আছে, অবহেলা আছে, কিছু ত্রুটি আছে। আর এক ধরনের চাকর আছে যে অবাধ্য, মানতেই চায় না, বলছে মালিক যে এইদিকে যাও, ও যাচ্ছে ওই দিকে, এই কাজ করে বলছে যে না এটা করলে বেশি ভালো হবে, নিজের যুক্তি পেশ করছে, অবাধ্য। হ্যাঁ, এই তিন শ্রেণীর মধ্যে কোন রকমের চাকর মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে? যেই চাকর মানে এবং তার সাথে সক্রিয়, অ্যাক্টিভ। পক্ষান্তরে দ্বিতীয় রকমের যারা চাকর তাদেরকেও চলবে, যে যাই হোক মানছে তো, কথা মানছে, যদিও কাজ একটু ঢিলা, কাজে কাজ একটু বিলম্বে করছে, কাজ করা একটু গাফিলতি আছে, কিন্তু মানে, শ্রদ্ধা করে, কথা শোনে, সুতরাং তাকেও ক্ষমা করে দিয়ে চাকর হিসাবে রাখবে। তৃতীয় শ্রেণীর অবাধ্য চাকর কাজ করতে বললে উল্টো কাজ করে, গঠন করতে বললে ভাঙচুর করে। তাহলে এইরকম চাকরকে কখনো কোনো মানুষ রাখবেন না, একজন জ্ঞানী মানুষ কখনো কবুল করে নেবে না সাদরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক এক নম্বরের বান্দা রাখবেন ওই সব বান্দাদেরকে যারা আল্লাহ পাকের বিধান মানে এবং সক্রিয়ভাবে পালন করার চেষ্টা করে। দুই নম্বরে আল্লাহ পাক ওইসব লোকদেরকে মাফ করবেন যার আল্লাহ পাকের বিধান মানে যথাসাধ্য এবং গাফিলতি হইলে, ত্রুটি হইলে ফিরে আসে, তওবা করে, সংশোধন করে, বললে শুনে কথা, ভুল স্বীকার করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন। তৃতীয় শ্রেণীর অবাধ্য, কথা বললে মানতে চায় না আর কাজও করতে চায় না ঠিকভাবে, গড়ে না, ভাঙচুর করে, আল্লাহ পাক এইরকম বান্দাকে কখনো আল্লাহ পাক সাদরে গ্রহণ করবেন না এবং তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলেন যে তোমাকে তাওরাত দিব, তুমি তোমার দলের যারা যোগ্য লোক, ভালো লোক, তাদেরকে একটু বাছাই করে সাথে নিয়ে আসবে, তারা অপেক্ষা করবে দূরে, আর তুমি আমার নিকটবর্তী হবে তোর পর্বতের কাছে, আর সেখানে তোমার সাথে কথা বলবো এবং তাওরাত দেব। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, ওয়ামা আজালাক আন কওমিকা ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের মধ্য থেকে 70 জনকে নির্বাচিত করেছিলেন, যেমন অন্য আয়াতে আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন, ওয়াক্তারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে 70 জনকে বাছাই করেছিলেন, ভালো ভালো লোকদেরকে, যে এরা আমার সাথে তুর পাহাড়ের কাছাকাছি পর্যন্ত যাবে, তারা সাথে এসেছিল। মূসা আলাইহিস সালাম তাদেরকে পিছনে রেখে তোমরা এখানে থাকো, আমি এখন এগিয়ে যাই, আমি এগিয়ে যাই। তাড়াতাড়ি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের, আল্লাহর সাথে কথা বলার আগ্রহে বড় উদ্যম নিয়ে ছুটে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন যে হে মূসা, তোমার সম্প্রদায়ের লোকদেরকে ছেড়ে তুমি তাড়াহুড়া করে কেন আসলে? আমা আজালা কান কওমিকা ইয়া মূসা, হে মূসা, তোমাকে কোন বস্তু এত তাড়াহুড়া করতে বলল তোমার সম্প্রদায়ের লোকদেরকে পিছনে রেখে এত তাড়াতাড়ি কেন ছুটে আসছো? কালা, তখন মূসা আলাইহিস সালাম বলল, হুম উলাই আলা আসারি, হে আল্লাহ, এরা আমার পিছনে আছে, কাছেই আছে। ও আজেল তো এলাইকা রব্বি লিতারদা, আল্লাহ তোমার দিকে আমি জলদি করে এসেছি, তাড়াহুড়া করে এসেছি, হে আমার প্রতিপালক, যাতে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। এই আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে আগ্রহী হওয়া, এটা প্রমাণ করে মূসা আলাইহিস সালাম সাক্ষাতের জন্য এবং আল্লাহ পাকের প্রদত্ত কিতাব নেওয়ার জন্য তাড়াতাড়ি করে ছুটে গিয়েছিলেন। আপনি আমি আল্লাহ পাকের দিন পালনের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ মুখী হব, আল্লাহর দিকে ধাবিত হব, এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করব একে অপরের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে লেতারজা সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ক্বালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা ওয়া আযা আল্লাহুম সামিরি, মূসা শোনো, একটা খবর আছে, তুমি জানো না, তুমি তোমার জাতিকে রেখে এসেছো হারুন আলাইহিস সালামের সাথে, আর সেখানে তাদেরকে আমি তো বড়ই পরীক্ষায় ফেলে দিয়েছি। আল্লাহ পাক যেহেতু সৃষ্টিকর্তা, এই জন্য আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষায় ফেলেছি, কিন্তু কর্ম তাদের, অন্যায় অত্যাচার ভুল তাদের, তারা করেছিল কি, মূসা আলাইহিস সালাম এইদিকে তাদেরকে রেখে 40 দিনের ওয়াদা নিয়ে, 30 তারপরে 40 দিনের জন্য এসেছেন, এই 30-40 দিনের মধ্যেই সেই জাতি গোবৎসের পূজা শুরু করেছে, বাছরের পূজা শুরু করেছে, যে গোমাতার পূজা অনেকে করে থাকে। এই প্রাচীন যুগে প্রথম এই বাছর পূজা বা গোবৎসের পূজা এ বনি ইসরাইলরাই শুরু করেছে, মূসা আলাইহিস সালামের কওম যখন বিভ্রান্ত হয়েছে, শির কুফরিতে লিপ্ত হয়েছে, তখন প্রথম এই গোবৎসের পূজা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মূসা আলাইহিস সালামকে যে তুমি একটি সংবাদ জানো না, শোনো, ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা, তোমার চলে আসার পরে তোমার জাতিকে আমি পরীক্ষায় ফেলে দিয়েছি, তারা ইমানের পরীক্ষায় ফেল করে গেছে, ওয়াদাল্লাহুম সামিরি, এবং তাদেরকে পথভ্রষ্ট করেছে, এর হোতা হচ্ছে, নেতৃত্ব দিয়েছে এই সামিরি নামক ব্যক্তি। ফারাজা মূসা ইলা কওমিহি গাযবানা আসিফা, মূসা আলাইহিস সালাম এই দুঃখের সংবাদ শুনে ফিরে আসলেন তাওরাত সাথে নিয়ে, বড়ই রাগান্বিত এবং দুঃখের অবস্থায়। ফারাজা মূসা, আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন ইলা কওমিহি, স্বজাতির কাছে, গাযবানা আসিফা, বড়ই রাগান্বিত হয়ে আর দুঃখ ভরে, দুঃখের অবস্থায়, যে হায় আফসুস, এই কয়েকদিনের মধ্যেই এরা মুশরিক হয়ে পড়ল, তাহলে পরবর্তীকালে এদের অবস্থা কি হবে, এরা কোথায় চলে যাবে। আর তাই হয়েছে, এই ইহুদি জাতি আল্লাহ দ্রোহিতাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে, মানুষের প্রচুর অত্যাচার করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের হক নষ্ট করেছে। কাল ইয়া কওমে, মূসা আলাইহিস সালাম এসে আক্ষেপ করে বলেন, হে আমার সম্প্রদায়, আলাম ইয়াইদকুম রব্বকুম ওয়াদান হাসানা, আল্লাহ কি তোমাদের সাথে ভালো প্রতিশ্রুতি করেননি, যে তোমাদের উপর কত অনুগ্রহ আল্লাহ করেছেন, আর এই পথে তোমরা যদি অবিচল অটল থাকো তাহলে আল্লাহ পাক আরও বহু কিছু দান করবেন, নিয়ামত দান করবেন। আফা তাআলা আলাইকুমুল আহদ, তোমাদের মেয়াদ কি বড় দীর্ঘ হয়ে গেছে, আমি কি অনেক দিনের জন্য গিয়েছি যে তোমরা সব কিছু ভুলে গিয়ে অজ্ঞ হয়ে গেছো, আম আরাদতুম আই ইয়াহিল্লা আলাইকুম গাযাবুম মির রাব্বিকুম, নাকি তোমাদের এটাই কামনা যে তোমাদের প্রতিপালকের ক্রোধ তোমাদের উপর আপতিত হোক, আল্লাহ পাকের গজব তোমাদের উপরে নেমে আসুক, এটাই চেয়েছিলে। ফাখলাফতুম মাউইদি, তাই তোমরা আমার ওয়াদা খেলাফ করেছ, আমার সাথে যে চুক্তি ছিল যে তোমরা তোমাদের সঠিক দিন পালন করবে, এই চুক্তি তোমরা নষ্ট করেছ। কালু, তখন এই লোকেরা বলল, মা আখলাফ না মাউইদাকা বিমালকিনা, আমরা আমাদের ওয়াদা খেলাফি আমাদের সাধ্য মোতাবেক করিনি, আমরা নিজেরা স্বেচ্ছাই করিনি, বরং ওয়ালাকিন্না হাম্মালনা আওজারা মিন জিনাতিল কওম, আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির অলঙ্কারের বোঝা। এই জাতি বলতে ফেরাউনের বংশধর বোঝানো হয়েছে। ফেরাউনের বংশধর কাছ থেকে কোনো উৎসবের সময়, খুশির দিনে, এবং ইসরায়েল লোকেরা যেহেতু অভাবী ছিল, দুর্গত ছিল, তারা কিছু অলঙ্কার ধার নিয়েছিল, আর এই ধারগুলি দিতে হবে। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফয়সালা হলো যে এই দেশ থেকে তোমরা রাতারাতি বেরিয়ে পড়ো, আজকে রাত্রি তোমাদেরকে মিশর থেকে বেরিয়ে যেতে হবে। আর সামনে সমুদ্র আসলো, আল্লাহ পাক রব্বুল মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে মুক্তি দান করলেন, ওপারে পৌঁছে দিলেন, ফেরাউনের অনুসারীরা ধ্বংস হইল। সমুদ্র পার হয়ে গিয়ে এই স্বর্ণগুলি, এই অলঙ্কারগুলি করবে কি? এগুলি হালাল নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বললেন এগুলিকে জ্বালিয়ে দাও। আগে আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে জ্বালিয়ে দিতে হুকুম করছেন, এই ছিল আল্লাহ পাকের নির্দেশ। তাই ওই কথাটি এখানে এই জাতিরা, বনী ইসরায়েল লোকেরা এইভাবে পেশ করেছে যে আমাদের ওপর বোঝা চাপানো হয়েছিল, অর্থাৎ আমাদের কাছে এই সব অলঙ্কারগুলি ছিল এই ফেরাউনের বংশধরদের। ফাকাজাফ নাহা, সেগুলিকে আমরা আগুনে নিক্ষেপ করেছিলাম, এক জায়গায় আগুন জ্বালানো হলো আর আগুন আমরা নিক্ষেপ করেছিলাম। ফাকাজাল আল কাসামেরি, অনরব সামেরিও কোনো কিছু নিক্ষেপ করেছিল। যখন সমুদ্র পার হয়ে আসে, জিব্রাইল আলাইহিস সালাম তার ঘোড়ার ওপর ছিলেন, তাফসির কাররা বলেছেন এই ঘোড়ার পায়ের থেকে, ঘোড়ার পায়ের যে ধাপ, তা থেকে কিছু মাটির অংশ এই সামেরি উঠিয়ে নিয়েছিল, তাতে একটা অলৌকিকত্ব সৃষ্টি হয়ে যায়। যখন আগুনে অলঙ্কারগুলি নিক্ষেপ করল লোকেরা, এই সামেরি বদমাশ সেই মাটিটাকে নিয়ে ওতে নিক্ষেপ করেছিল, তারপরে অলঙ্কারগুলি জ্বালিয়ে ওরা একটা গোবৎসের রূপ দিয়েছিল। এই গোবৎসতে একটা আওয়াজ আসা শুরু হলো। আওয়াজটা কী জন্য এসছে সেটা একটি বিরতির পরে আবার আমরা আমাদের আলোচনায় যখন ফিরে আসব তখন সেটা উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইসলাম মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কোরআন কে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, সলিউশন ও প্রবলেম, হেভেন ও হেল, দ্যাট ইজ এ মিসকনসেপশন, ইউ চুজ beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত 7:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা তহার 88 নম্বর আয়াতে এরশাদ করেছেন, ফা আখরাজ আল্লাহম এই জেলান জাসাদাল্লাহু খুয়ার, ফাকালু হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসি। এই অলঙ্কারগুলি যেগুলির কথা বলছিলাম যে মুসা আলি সালামের জাতি নিয়ে এসেছিল মেসর থেকে, সেগুলিকে আগুনে নিক্ষেপ করা হলো আর সেগুলি গলিয়ে একটা প্রতিকৃতি তৈরি করলো গোবৎসের, আর তাতে যেহেতু একদিক থেকে আরেক দিকে বাতাস যাওয়ার ছিদ্র ছিল, সেজন্য বাতাস যখন বেগে চলতো একটা আওয়াজ হইতো, এটা কোনো কোনো তাফসির কারগণ বলেছেন। আর কোনো কোনো তাফসির কারগণ বলেছেন যে জিবরাইল আলি সাল্লামের ঘোড়ার পা থেকে যে মাটিটা ছুটে এসেছিল, সেই মাটির কিছু অংশ যে সামেরি তাতে নিক্ষেপ করেছিল, তাতে একটা অলৌকিকত্ব তৈরি হয়ে গেছিল যে এই গোবৎস থেকে একটা আওয়াজ আসছিল, যেমন গরুর আওয়াজ আসে, হাম্বা হাম্বা আওয়াজ, এই আওয়াজ আসা শুরু হলো। এই আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এদের ইমানের পরীক্ষা করলেন, আর পরীক্ষায় এরা ফেল করে গেল, শিরকুফরিতে লিপ্ত হয়ে গেল। এর দ্বারা বোঝা যায় যে অনেক সময় অলৌকিকত্ব আসে কিন্তু তাতে পরীক্ষা রয়েছে, এই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জিবরাইল আলী সাল্লামের যে ঘোড়ার পায়ের থেকে যে ধুলি নেওয়া হয়েছিল সেটা বরকতের বিষয় ছিল, অনেক সময় বরকতের বিষয় ফিতনার কারণ হয়ে যেতে পারে, সেটাকে যদি সঠিকভাবে বুঝে না না হয় আর সঠিক জায়গায় তার ব্যবহার না হয়, সেটা দিয়ে অনেক সময় শিরকুফুরি হতে পারে, যেমন আজকে অনেক মুসলিম সমাজে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফা আখরাজ আল্লাহুম এই জেলান জাসাদান, তাদের জন্য বের করলো এই সামেরি, এই জেলান জাসাদান গোবৎসের প্রতিকৃতি, লাহু খোয়ার যার একটি হাম্বা হাম্বা আওয়াজ ছিল, খোয়ার বলা হয় গরুর আওয়াজকে। ফাকালু তখন তারা বলতে শুরু করলো, হাজা ইলাহকুম, এই যে আওয়াজ আসছে, এমনিতে আওয়াজ আসছে, এটাই তো তোমাদের আল্লাহ, এটাই তোমাদের মাবুদ, ওয়া ইলাহু মুসা, আর মুসারও মাবুদ এখানে, এখানে মাবুদ ছেড়ে দিয়ে কোথায় মুসা, তার মাবুদের আল্লাহর তলাশে গেছে। মুসা আলি সাল্লাম আসলে ভুল করেছে, ফানাসিয়া, মুসা আলি সাল্লাম ভুলে গেছেন আসলে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম ক্বাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে বেকুফরা, তারা কি চিন্তা করে দেখলো না যে আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম ক্বাওলা, তাদের কোনো কথার উত্তর দিতে পারে না, এই গোবৎস এটা কোনো উত্তর দিতে পারে না, তো যে কথা বলতে পারে না সে কি করে উপাস্যর মাবুদ হতে পারে, ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, আর না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না উপকারে আসতে পারে, তাহলে যে উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না সেও মাবুদ হইতে পারে না। মাবুদ হক সত্য, মাবুদ সত্য উপাস্য তিনি যিনি লাভ আর ক্ষতির মালিক, যার হাতে সবকিছু নিয়ন্ত্রণ রয়েছে, এবং যিনি মানব জাতির জন্য হিদায়তের বাণী নাজিল করেছেন তিনি রব আল্লাহ পাক রব্বুল আলামিন। আর নিজের হাতে গড়িয়ে তার পূজো শুরু করে দিলে যে নিজের লাভ লসেরও মালিক নয়, নিজেকে উপকৃত করতে পারে না, তোমার কি উপকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ক্বালা আলাইহিম হারুন মিন ক্বাবলু, হারুন আলাইহিস সালাম ছিলেন তাদের সাথে, হারুন আলাইহিস সালাম বুঝাবার চেষ্টা করেছে তাদেরকে, কিন্তু হারুনের কথা তারা মানতে কোনো রকমই রাজি হয়নি। আল্লাহ পাক বলছেন, আর নিঃসন্দেহে হারুন আলাইহিস সালাম তাদেরকে বলেছিল মিন ক্বাবলু, এর পূর্বে, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন্নামা ফুতেনতুম বিহ, এই গোবৎস দিয়ে তোমাদেরকে পরীক্ষা ফেলে দেওয়া হয়েছে, বড়ই পরীক্ষা কিন্তু তোমাদের, সাবধান, তোমরা বড়ই ফিতনায় পড়ে গেছো। ওয়াইন্না রব্বাকুমুর রহমান, তোমাদের প্রতিপালক রব দয়াবান আল্লাহ। এই গোবৎস নয়, ফাত্তাবিউনি, সুতরাং আমার কথা শোনো, আমার অনুসরণ করো, ওয়া আতিউ আমরি, আমার কথা মেনে চলো, আমি যা বলছি তা শোনো। কিন্তু তারা কখনোই শুনতে রাজি হয়নি। কালু, তারা বলেছিল, লান্নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মূসা, তোমার কথা শুনবো না, আমরা আমাদের যেটাকে ঠিক মনে করেছি এই গোবৎস পূজা এটা আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত মূসা না আসছে। মূসা আলাইহিস সালাম আসার পরে কি বলবে তখন তার সিদ্ধান্ত আমরা শুনবো, কিন্তু তোমার কথা শুনবো না। হারুন আলাইহিস সালাম দেখলেন যে এখন যদি আমি বল প্রয়োগ করে বাধা দিই কথার দ্বারা, তাহলে অন্যায়কে নির্মূল করার তিনটি স্তর রয়েছে দিনে ইসলামে। একটি হচ্ছে বল প্রয়োগ করে বাধা দেওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আপনি কোথাও অন্যায় দেখছেন, যে কোনো রকম শির কুফরির অন্যায় হোক আর অন্য কোনো পাপাচারের অন্যায় হোক, যে কোনো অন্যায় হোক না কেন, বল প্রয়োগ করে বাধা দেয়, এটা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তিদের যাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন তাদের। আর আপনি একজন আপনার বাড়ির অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বল প্রয়োগ আপনার বাড়িতে করবেন, পাশের বাড়িতে নয়, দেশে নয়, অন্য ক্ষেত্রে নয়, সমাজে নয়, আপনি আপনার বাড়ির নেতা। যেমন একজন দেশের নেতা সে দেশ সম্পর্কে, দেশবাসী সম্পর্কে, দেশের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে আল্লাহ পাকের সামনে। সুতরাং দেশের নেতা দেশে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবে, এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আর এছাড়া যে কোনো মানুষ সম্পর্কে যখন অন্যায় দেখবেন কথার দ্বারা, উপদেশ দ্বারা অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবেন, অন্যায় বাধা দেওয়ার চেষ্টা করবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফা বিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফা বিকলবি, বল প্রয়োগ করে বাধা দাও, আর না হইলে কথার দ্বারা, সেটা সম্ভব না হইলে কথার দ্বারা বাধা দাও, আর না হইলে ফা বিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করে বাধা দাও। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটাই হচ্ছে সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়। আর অন্তরেও যদি এই ঘৃণা না থাকে, পাপকে ঘৃণা করলেন না, পাপের অনুষ্ঠান বর্জন করলেন না, পাপীদের সাথে একাকার হয়ে গেলেন, তাহলে আপনি অন্তর থেকেও ঘৃণা করলেন। আল্লাহ পাক যেন বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। হারুন আলাইহিস সালাম দেখলেন যে এখানে যদি আমি বল প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমার জাতি বিভক্ত হয়ে যাবে, একদল আমার পক্ষে আসবে আর একদল বিরোধীতে, আর আপোষে লড়াই শুরু হবে, যেটাকে বলা হয় গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর মারাত্মক আকার ধারণ করবে। সুতরাং বল প্রয়োগ না করে উপদেশ দিলাম, মানল না, আমার ভাইয়ের অপেক্ষা করি, তিনি এসে কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কালু, এই মূসা আলাইহিস সালামের জাতিরা বলেছিল যে হারুন, লান্নাবরাহা আলাইহি আকিফিন, আমরা এর ওপর অটল থাকবো, এই গোবৎসরই পূজা করতে থাকবো, হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মূসা, যতক্ষণ মূসা আলাইহিস সালাম আমাদের কাছে ফিরে না আসছেন। কালা ইয়া হারুন, মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে হারুনকে সম্বোধন করে বললেন, হারুনের উপর রাগান্বিত, যে তুমি কি করছিলে এখানে বসে, ইয়া হারুন, হে হারুন, মা মানা আকা ইজরাই তাহম দল্লু, যখন তাদেরকে দেখলে যে এরা পথভ্রষ্ট হয়ে গেল, শিরক করা শুরু করলো, তাদেরকে বাধা দিতে কোন জিনিসটা তোমাকে নিষেধ করেছিল, কেন তাদেরকে বাধা দাওনি। আল্লাহ তাত্তাবিআনি আফা আসাইত আমরি, আমার কথার কি অনুসরণ তুমি করনি, নাকি আমার তুমি নাফরমানি বিরুদ্ধাচরণ করেছ, আরে আমার আদর্শের মোতাবিক তুমি কাজ করে যেতে। সেই সময় মূসা আলাইহিস সালাম রাগে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন এবং মাথার চুল ধরেছিলেন, এই কাজ কেন করলে, তোমার দ্বারা কেন এই অন্যায় হয়ে গেল, তুমি অন্যায়কে নির্মূল করলে না। সেই সময় হারুন আলাইহিস সালাম ভাইকে সম্বোধন করে বলছেন, কালা ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান, মায়ের সন্তান, হয়তো বাপ দুই ছিল সেজন্য বলা হয়েছে, অথবা মায়ের সন্তান বাপ একই ছিল সহোদর ভাই ছিলেন, কিন্তু এজন্য বলা হয়েছে যে মায়ের যদি দোহাই দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে একটা দুর্বলতা আসবে, হ্যাঁ দয়া আসবে, যেমন আমার এক মায়ের পেটের ভাই আর তুই এই রকম ব্যবহার করছিস, বলে না তো এক বাপের ছেলে এরকম বলে না, এক মায়ের পেটের ভাই। তো এই ভঙ্গিমাতেই হারুন আলাইহিস সালাম হয়তো বলেছে, ইয়াবনা উম্মা, হে মায়ের সন্তান, লা তাখুজ বি লিহিয়াতি, আমার দাড়ি ধরবে না, ওয়ালা বি রাসি, আর আমার মাথার চুল ধরিও না, ইন্নি খাশিতু, আমি আশঙ্কা করেছিলাম, আন তাকুলা ফাররাক্তা বাইনা বানি ইসরাইল, যদি আমি শক্ত ভূমিকা নিই তাহলে বনি ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, আর বনি ইসরায়েলের এই বিভক্তিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, তখন এসে আমাকে আবার তুমি তিরস্কার করতে এই কাজ কেন করেছো, তুমি দলাদলি সৃষ্টি করে দিয়েছো, আমি আশঙ্কা করেছি যে তুমি এসে বলবে ফাররাক্তা বাইনা বনি ইসরায়েল, বনি ইসরায়েল মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিয়েছো, ওয়ালাম তারকুব কওলি, আমার কথার অপেক্ষায় কেন থাকোনি, ইন্তজার করতে অপেক্ষা করতে আমি এসে কি করতাম তা দেখতাম। তারপরে মূসা আলাইহিস সালাম সম্বোধন করলেন সামেরিকে, এই যে বদচরিত্রের মানুষ যে প্রথম শির্ক ঢুকিয়ে দিল এই মমিন সমাজে বনি ইসরায়েলের মধ্যে, মূসা আলাইহিস সালাম বলে ফামা খাতবুকে ইয়া সামেরি, ইয়া সামেরি তোমার কি ব্যাপার, কি হয়েছিল, এই কাজ কেন তুমি করেছিলে? কালা বসরত বেমালাম ইয়াবসুরু বিহি, আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি, অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম যাচ্ছেন তার ঘোড়ায় আর সেখান থেকে ধুলো ছিটে আসছে, আমি সেটা দেখতে পেয়েছিলাম, তখন আমি সেটা নিয়ে নিয়েছি। ফাকাবাল তো কাবজা তামিন আসারির রসুলে, তখন আমি এক মুষ্টি ধুলো নিয়ে নিয়েছিলাম মিন আসারির রসুলে, দূত আল্লাহ পাকের দূত মানে এখানে রসুল মানে ফেরেশতা রসুল, মালায়েকাদের মধ্যে থেকে জিব্রাইল আলাইহিসসালামকে বোঝানো হয়েছে রসুল বলে। জিব্রাইল আলাইহিসসালামের পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি ধুলো নিয়ে নিয়েছিলাম, ফানামাল তো, আর সেটাকে আমি সেই অলংকারগুলি যখন গলানো হচ্ছিল জ্বালানো হচ্ছিল তখন নিক্ষেপ করে দিয়েছিলাম। ওয়াকা জালিকা সাউওয়ালাতিল নাফসি, এটাই আমার মন চেয়েছিল, মনে লেগেছিল, করে দিয়েছিলাম, আর আমি বেশি কিছু করিনি। আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করেন, আর শিরক বিদআত আর পাপের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরফতুল্লাহ রাব্বি আশরাকান নূরু বি কলবি মালাল বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসআদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই লা ইয়াতিবুল আইশু ইল্লা কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার। আল কোরআন করিম থেকে হেদায়াত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়াত পাবেন। যদি আল কোরআন থেকে যারা হেদায়াত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, আসুন আল কোরআন থেকে হেদায়াত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনী বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদি শিক্ষা ও তার অসাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত ১০টায় বা পুনঃ সম্প্রচার সকাল ৮:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। জাকিরের আন্তরিক বার্তা, ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি। এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে, তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।